بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে قل هو الله احد বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় الله الصمد আল্লাহ কার মুখাপেক্ষী নন সকলেই তাহার মুখাপেক্ষী لم يلد ولم يولد তিনি কাহাকেও জন্ম দেন নাই এবং তাহাকেও জন্ম দেওয়া হয় নাই ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এবং তাহার সমতুল্য কেহই নাই।